Rotte sonore. Suoni dai percorsi migranti. Benvenuti a tutti, gentili ascoltatori di Radio Città del Capo. Questa è Rotte Sonore. Anche questa domenica siete in compagnia di migranti che questa volta però non verranno esattamente dal continente africano, ma per ora do il benvenuto a Costanza. Benvenuta qua con noi. Grazie, benvenuta a te Babe e benvenuto a Nick. Ciao. Adesso ascoltiamo Amar Sonar Bangla di Rabindranath Tagore. Okay. This is our national anthem, Bangladesh national anthem. Questo è il nostro inno nazionale. To sing this song every day. Okay. We are singing this song. Okay. At the beginning of the school day. Quindi insomma cantano tutti i giorni prima dell'inizio delle lezioni questo insomma l'inno del Bangladesh in ogni scuola. Sì. Ok, grazie. And now? Next. Adesso ascoltiamo Ek Sagor Rokter Binwe. This song is Abdul Hadi, the Abdul Hadi. Okay. সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। দুঃসহ বেদনার কণ্ঠক অথবে শোষণে আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বার্তা আনলে যারা, সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। This song dedicated for all freedom fighters. Questa canzone è dedicata a tutti i combattenti per la libertà del Bangladesh. Da? Freedom Fighter. Mm-hmm. From? Dedicated for all freedom fighter. Uh-huh. 1971. Ok. Per la, appunto, l'indipendenza dal Pakistan. Pakistan. Nel 1971. Okay. Another song. The next one. Adesso ascoltiamo Amar Bhaier Rokte Ranganu 21 February. The commission. Sorry. Kumar Biswajit. What? Kumar Biswajit. Okay, it's the name of the singer. Mm-hmm. Kumar Biswajit. And the title of the song? Title of this Amar Baye Rok Terangano, Ekushi February. So is Ekushi February. Ekushi February. Okay. It's the name of the day. Day. Questa, se non ho capito male, è la canzone del 21 febbraio. That song is often recognized as the most influential song of the language movement, reminding numerous Bangladesh about the conflicts of 1952. Every 21st February sees people from all parts of the Bangladesh heading to the Shahid Minar in the Prabhat Ferry. Questa canzone è spesso riconosciuta come la più importante canzone del movimento per il linguaggio bengalese, che ricorda i numerosi bengalesi del conflitto del 1952. Che fecero una marcia a piedi scalzi verso un monumento dedicato alla lingua bengalese. Era una marcia per i diritti sulla lingua bengalese. Perché mi sa che il Bangladesh in quel periodo fosse ancora sotto la dominazione del Pakistan, o perlomeno così abbiamo imparato oggi. And have you got another song? Yeah. Adesso ascoltiamo Sunar Bangla,

দিয়েছো তুমি মাগ, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মাগ তোকে বড় বেশি ভালোবাসি। Bangladeshi intellectual have mentioned the name of this song. Questa canzone menziona tutti gli intellettuali più importanti del Bangladesh. Yeah. Ok, grazie. Adesso ascoltiamo Bolte Bolte Cholte Cholte di Imran. Ok. বলতে চে মোরে হয় বলতে তো বুদায় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মোরে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছেই ফিরে আসি। ও song is most popular song right now in Bangladesh. Ok, la canzone più famosa in Bangladesh adesso, una canzone is about love song. Gemone, cuore. Bolte cemone hoy bolte tu budena di ridoy. It means speak to the earth and no. Parla al cuore della tua ragazza, qualcosa del genere. Sì, ricorda molto i neomelodici nostrani, però chissà se Gigi D'Alessio ha ascoltato queste hit e se le copiate. Vai a sapere. Sarà per quello che l'hanno fatto fuori da Sanremo, perché aveva plagiato un hit del Bangladesh. E noi lo stiamo scoprendo, no. Siete sempre su Rotte Sonore, siamo verso la fine della trasmissione, anzi siamo praticamente ai saluti, ma forse riusciamo a mettere un'altra canzone. Finito? No, anzi, siamo proprio arrivati ai saluti. Vi ringraziamo tantissimo dell'ascolto, ormai siamo verso le 15 di questa domenica. Beh, ci vediamo, ci sentiamo, magari vediamo sempre di nuovo su queste frequenze. Ciao Costanza. Ciao Anik e grazie.